بسم الله الرحمن الرحيم. إلى الله نمضي يا هنيئا لمن سبق، ويا حظ قلب من تقى الله قد خفق. تمر بنا الأيام سرعة كأننا نرى سرعة الأيام كالبرق انبرق، فإن كنت ذا لب حصيف وحكمة. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وآله وأصحابه أجمعين، أما بعد. প্রিয় ভাই বোন, ইতোপূর্বে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পরিভাষাটির প্রথম ভিত্তি তথা আহলুস সুন্নাহ অংশের পরিচয়, তত্ত্বকথা ও এর অনুসরণের অপরিহার্যতার প্রামাণিক আলোচনা করেছি। এই পর্বে আমরা এর দ্বিতীয় ভিত্তি আল জামাআহ তথা ঐক্যবদ্ধ থাকা বা জামাতবদ্ধ হওয়ার অপরিহার্যতার প্রামাণিক আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দুটি মৌলিক গুণে গুণান্বিত হবে, যে দুটির একটি অপরটি থেকে পৃথক হতে পারে না। এক, সুন্নার অনুসরণ করা, এ বিষয়ে আলোচনা হয়েছে। দুই, জামাবদ্ধ হওয়া, এটি হকের অনুসারীদের আবশ্যকীয় একটি গুণ, কেননা হকের অনুসারীদের আবশ্যকীয় গুণাবলীর একটি হচ্ছে হকের উপর ঐক্যবদ্ধ হওয়া এবং দিনের ক্ষেত্রে বিচ্ছিন্ন না হওয়া। এ বিষয়ে অনেক অকাট্য দলিল রয়েছে। জামাবদ্ধ হওয়ার আবশ্যকীয়তার দলিল, কোরআন থেকে প্রথম দলিল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতপর আল্লাহ তোমাদের অন্তরে ভ্রাতৃত্ব দান করেছেন, ফলে তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়তপ্রাপ্ত হতে পারো। দ্বিতীয় দলিল, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ. আর তোমরা তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শনসমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। তৃতীয় দলিল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوصٌ. নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে সিসাডালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করে। এই আয়াতগুলো ঐক্যবদ্ধতার আবশ্যকীয়তা এবং বিচ্ছিন্নতা নিষিদ্ধতার সুস্পষ্ট দলিল। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের মধ্যে পূর্ণরূপে বিদ্যমান ছিল। কুরআন এই বিষয়টির বর্ণনা দিচ্ছে এবং মুমিনদের গুণ বর্ণনা করছে সর্বোচ্চ স্তরের ঐক্যবদ্ধতা ও ভালোবাসার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। আর তিনি তাদের অন্তরে প্রীতি সঞ্চার করেছেন, আপনি যদি ভূপৃষ্ঠের সব কিছু ব্যয় করতেন তাহলেও তাদের অন্তরে প্রীতি সঞ্চার করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরে প্রীতি সঞ্চার করেছেন, নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাবান। আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করেছেন যে তারা পরস্পর সৌহার্দ্য পোষণকারী, সহায়ক ও সমর্থক, আর এটি মুমিনদের উপর অপরিহার্য। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহরি ওয়াল হুম্মা। পরস্পর ভালোবাসা, দয়া ও মায়া মমতায় মুমিনদের দৃষ্টান্ত হলো একটি দেহের মতো। দেহের কোনো অঙ্গ যখন পীড়িত হয় তখন তার পুরো দেহ বিনিদ্র রজনী ও জ্বরে আক্রান্ত হয়। এসব আয়াত ও হাদিস মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়া এবং বিচ্ছিন্ন না হওয়ার প্রতি নির্দেশ করছে, যদিও মুসলিমদের বর্তমান অবস্থা সম্পূর্ণ এর বিপরীত। সুতরাং মুসলিম উম্মার উচিত হচ্ছে তারা যেন সত্যের উপর ঐক্যবদ্ধ হয়, আর সত্যের উপর ঐক্যবদ্ধ হওয়া এটি তাদের সত্যের অনুগামী হওয়ার সুস্পষ্ট প্রমাণ। পক্ষান্তরে বিচ্ছিন্নতা, এটি সেই সত্য মানহাজ থেকে তাদের ছিটকে পড়ার প্রমাণ যার উপর সত্যের অনুসারীরা অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরকে সহায়তা করবে, পাপ ও সীমালঙ্ঘনের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করবে না। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। আয়াতটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মুমিন বান্দাদের প্রতি একটি ব্যাপক ঘোষণা। আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদেরকে সৎকাজ ও তাকওয়ার উপর একে অপরকে সহায়তা করার আদেশ করছেন এবং পাপ ও সীমালঙ্ঘনের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করতে নিষেধ করছেন। এটি এমন একটি নির্দেশ যা সহায়তা করা এবং সহায়তা না করা উভয় বিষয়ের আবশ্যকীয়তার নির্দেশ বহন করছে। আর এটি এমন একটি বিষয় যে বিষয়ে মুসলিমরা চিন্তাগতভাবে বিচ্ছিন্ন হতে পারে না, কিন্তু আমলের ক্ষেত্রে মতবিরোধ থাকতে পারে। অর্থাৎ পরস্পর সহায়তা আবশ্যকীয়তার ক্ষেত্রে সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ থাকবে, আর এটি বাস্তবায়নের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। জামাবদ্ধতার ব্যাপারে সুন্নাহ থেকে দলিল। প্রথম দলিল সহিহ বুখারী ও মুসলিমে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, কানা আন-নাসু ইয়াসআলুনা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি ইলা কওলিহি তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, আর আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এই আশঙ্কায় যে আমি যেন সেগুলোর মধ্যে নিপতিত না হই। একটু পরে গিয়ে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি মুসলমানদের জামাআ ও তাদের ইমামকে আঁকড়ে ধরে থাকবে। দ্বিতীয় দলিল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, ফা আলাইকা বিল জামাআ ফা ইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গনামিল কাসিয়া। তোমার উপর জামাতকে আঁকড়ে ধরা আবশ্যক, কেননা পাল থেকে বিচ্ছিন্ন বকরিকেই নেকড়ে ভাগ খেয়ে ফেলে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা। তোমরা জামাআকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি হাসান ও গরীব। এই হাদিসগুলো জামাআবদ্ধতা এবং মুসলিম জামাআকে আঁকড়ে ধরার আবশ্যকীয়তার বিষয়ে সুস্পষ্ট বর্ণনা দিচ্ছে। এটি একটি মৌলিক বিষয় যার উপর আমাদের দীন হানিফ প্রতিষ্ঠিত। তাই ঐক্যবদ্ধতার বিপরীত বিচ্ছিন্নতা এবং মতবিরোধের ন্যায় বিষয়গুলোর ক্ষেত্রে ইসলাম অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পরও মতবিরোধ করেছে, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। বিচ্ছিন্নতা ও মতবিরোধ হারাম হওয়ার বিষয়ে সুন্নাহে অনেক দলিল রয়েছে। ইমাম আবু দাউদ ও ইবনে মাজাহ রাহিমাহুমাল্লাহ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা ওয়া ইন্না হাযিহিল উম্মাতা সাতাফতারিকু আলা সালাসিন ওয়া সাবঈন সিনতানি ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআ। জেনে রাখো, তোমাদের পূর্বের আহলে কিতাবগণ 72 দলে বিভক্ত হয়েছে, আর এই উম্মা অচিরে 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72টি জাহান্নামে যাবে আর শুধুমাত্র একটি জান্নাতে যাবে, আর সেটি হলো জামাআ। ইমাম বুখারী ও মুসলিম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস আস-সাইয়িবু যানী ওয়ান নাফসু বিন-নাফস ওয়াত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল-জামাআ। যে মুসলিম ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, তার রক্ত এই তিনটি কারণের কোনো একটি কারণ ব্যতীত বৈধ হবে না। এক, বিবাহিত ব্যক্তির ব্যভিচার। দুই, কোনো প্রাণকে হত্যা করা। তিন, স্বীয় ধর্মকে পরিত্যাগ করে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া। উম্মার ঐক্যবদ্ধতার প্রতি লক্ষ্য রেখেই তাদের জন্য একজন ইমাম নির্ধারণ করা আবশ্যক এবং তার বিরুদ্ধে বের হওয়া হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত সহিহ বুখারী ও মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিন আমিরিহি শাইআন ইয়াকরাহুহু ফালইয়াসবির ফাইন্নাহু লাইসা আহাদুন ইউফারিকুল জামাআতা শিবরান ইল্লা মাতা মীতাতান জাহিলিয়্যাহ। যে ব্যক্তি সেই আমির থেকে অপছন্দনীয় কিছু দেখবে সে যেন এতে ধৈর্য ধারণ করে, কেননা যে ব্যক্তি জামাআ থেকে এক বিঘত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করবে সে অবশ্যই জাহিলি মৃত্যুবরণ করল। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, إذا بويع لخليفتين فاقتلوا الآخر منهما যখন দুই খলিফার জন্য বায়াত গ্রহণ করা হবে তখন তাদের দ্বিতীয় জনকে হত্যা করে ফেলল। আর জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদ ইউরিদু আন ইয়াশুক্কা আসাকুম আও ইউফাররিকা জামাআতাকুম ফাকতুলু। তোমরা এক নেতৃত্বে থাকা অবস্থায় যে তোমাদের নিকটে এসে তোমাদের শক্তি খর্ব করতে চায় অথবা তোমাদের জামাহকে বিচ্ছিন্ন করতে চায়, তোমরা তাকে হত্যা করো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু হাজিম রাহিমাহুল্লাহতে বর্ণনা করেন, তিনি বলেন ক্বাআতু আবা হুরাইরা খামসা সিনিন ফাসামিআতুহু ইউহাদ্দিসু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্য বা'দি ওয়া সাতাকুনু খুলাফাউ ফাতাকসুর ক্বালু ফামা তা'মুরুনা ক্বাল ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল ওয়া আ'তুহুম হাক্কাহুম فإن الله سائلهم عما استرعاهم। আমি পাঁচ বছর আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর সাহচর্যে ছিলাম, তখন আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলকে তাদের নবীগণ শাসন করতেন, যখন কোনো একজন নবী ইন্তেকাল করতেন তখন অন্য একজন নবী তাদের স্থলাভিষিক্ত হতেন, আর আমার পরে কোনো নবী নেই তবে অনেক খলিফা আসবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আপনি আমাদেরকে কি নির্দেশ করছেন? তিনি বলেন, তোমরা একের পর এক তাদের বায়াত পূর্ণ করবে এবং তোমাদের উপর তাদের হকগুলো আদায় করবে, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। উল্লেখিত দলিলগুলো থেকে যা অনুমেয় হয়, এক, সকল মুসলিমের একটি জাতি, তারা পরস্পর বন্ধু ও সহনশীল। দুই, উম্মার ঐক্যবদ্ধতা অপরিহার্য, আর তা হবে এক পতাকা তলে, এক আমিরের নেতৃত্বে ও এক জামায়ার অধীনে। তিন, উপরোক্ত বিষয়গুলোর বিপরীত সবকিছুই হারাম, সেগুলো থেকে বিভেদ মতবিরোধ এবং জামাহ থেকে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। চার, যে মুসলিম জামাহ থেকে বিচ্ছিন্ন হবে সে গুনাহগার বলে বিবেচিত হবে, ফলে তাকে তার কর্মের পরিণতিতে অতি নিকৃষ্ট প্রতিদান দেওয়া হবে। প্রিয় মুসলিম ভাই ও বোন, আসুন আমরা সতর্ক হই, হক জামাহকে আঁকড়ে ধরি, বিচ্ছিন্নতা ও বিরোধিতা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার এবং তা দৃঢ় হস্তে আঁকড়ে ধরার তাওফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।